بسم الله الرحمن الرحيم دايا موي بروم دايلو اللار نامي إنا أعطيناك الكوثر أمي أبشري تمك كوثر دان كوريا چي فصل لربك وانحر সুতরাং তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং কুরবানি করো ইন্না শানিআকা হুয়াল আবতার নিশ্চয় তোমার প্রতি বিদ্বেষ পোষণকারী তো নির্বংশ।